الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين فلينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين كما قال عليه الصلاة والسلام. حضرات علماء الكرام, সম্মানিত সুধী সমাজ ও আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি জানি আজকের এই মুবারক সভায় খুব বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে দিন উপস্থিত আছে। তাদের উপস্থিতিতে আমার কোন কথা বলার দরকার আছে বলে আমি মুঝেও মনে করি। বরং যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আজকের এই মুবারক সমাবেশে সমবেত হয়েছে, তাদের কাছ থেকে যদি আমি নসিহত শুধু শুনতে পারতাম তবেই আমার জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার হইত। কিন্তু মাত্র মুরব্বীগণের আদেশ সত্ত্বে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। উদাহরণ হল এরকম, একটা নামাজের জমাতে যদি বহু উলামায়ে কেরাম বুজুর্গানে দিন উপস্থিত থাকেন আর সেই নামাজের জমাতে ইমামতি করার জন্য মুরব্বী যদি একটা ছাত্রকে আদেশ করে, ওই ছাত্রটা শুধু মুরব্বীদের আদেশ সৎকারে ইমামতি করতে পারে কিন্তু তার মর্যাদা তার মুক্তাদিদের চেয়ে বড় হয়ে যায় না। তেমনিভাবে আমি মুরব্বীগণের আদেশ সৎকারে আপনাদের সামনে বসেছি। আমি মনে করি আজকের এই সমাবেশে উপস্থিত উলামায়ে কেরাম সবাই আমার চেয়ে বেশি যোগ্য। তবে মুরব্বীর আদেশ রক্ষার্থেও যদি একটা ছাত্র উলামায়ে কেরামের সামনে ইমামতি করতে যায় সে তার মুক্তাদিদের চেয়ে ছোট হতে পারে কিন্তু নামাজটা তো সহিশুদ্ধভাবে পড়াতে হবে, এটা তো ঠিক। তাই যদিও আমি আপনাদের চেয়ে যোগ্য নই, মুরব্বীদের আদেশ রক্ষার্থে আপনাদের সামনে বসেছি, করতে আমাদের করণীয় কি সেই দিক নির্দেশনাটা আমাকে সঠিকভাবে করতে হবে। তাই আমি সেই চেষ্টাই করব। যদি আপনারা দোয়া করেন এবং আল্লাহ তৌফিক দান করেন, বাংলাদেশের রাজধানী ঢাকার একটা সুপ্রসিদ্ধ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তাকাবুল ইসলামী বসুন্ধরা ঢাকা, এর উদ্যোগে অধ্যকার এই মুবারক আন্তর্জাতিক মহাসম্মেলনে আমরা সমবেত হয়েছি। যেহেতু এই মহাসম্মেলনটা আন্তর্জাতিক হলেও উদ্যোক্তা একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, তাই আজকে যে কয়েক মিনিট আমি কথা বলার ইচ্ছা রাখি এর ভিতরে, এবং আগামীকালও যদি মুরব্বীরা আমাকে হুকুম করেন, তবে আগামীকালও এই ইসলামী শিক্ষাকে কেন্দ্র করেই কিছু কথা আপনাদের খেদমতে আরোপ করতে চাই। এবং সেই উদ্দেশ্যে আমি এমন একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান নির্বিশেষে সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য ইসলামী শিক্ষার তিনটা প্রাণ শক্তি যে আয়াতের ভিতরে আল্লাহ নির্দেশ করেছেন, সে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইসলামী শিক্ষার প্রাণ শক্তি তিনটা এই আয়াতের ভিতরে আল্লাহ নির্দেশ করেছে। ইসলামী শিক্ষার প্রাণ শক্তি শুধু বাংলাদেশের মুসলমানদের জন্য, না শুধু পাকিস্তানের মুসলমানদের জন্য, না শুধু ভারতের মুসলমানদের জন্য, না সারা বিশ্বের মুসলমানদের জন্য। সুতরাং বাংলাদেশ, পাকিস্তান, ভারত নির্বিশেষে সারা বিশ্বের মুসলমানদের জন্য ইসলামী শিক্ষার তিনটা প্রাণ শক্তি আল্লাহ এই আয়াতে কি কি নির্দেশ করলেন, এটা সারা বিশ্বের মুসলমানদের জন্য সেদিকে দৃষ্টি আকর্ষণ করা দরকার। টিকা প্রাণ শক্তির দিকে আল্লাহ নির্দেশ করেছেন লিয়া তাফাক্কাহু শব্দের দ্বারা, আরেকটা প্রাণ শক্তির দিকে আল্লাহ নির্দেশ করেছেন ওয়াল ইউনজিরু শব্দের দ্বারা। যেহেতু এই সমাবেশে বহু উলামায়ে কেরাম বুজুর্গানের দিন উপস্থিত আছেন, এই জন্য সাধারণ সমাবেশে যে কথা আমার বোঝাতে তিন ঘন্টা সময় লাগে, আমি আশা করি উলামায়ে কেরামের সমাবেশে সেই কথা আমি ইনশাআল্লাহ তিন মিনিটেও বলতে পারব। যারা আলেম নন তাদেরকে যে কথা তিন ঘন্টায় বুঝাতে হবে, যারা আলেম তাদেরকে সেই কথা তিন মিনিটে বললেই বুঝাবার তো দরকার নাই, ইনশাআল্লাহ স্মরণ হয়ে যাবে। আয়াতে করিমায় ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাঈফাতুন লিয়াতাআল্লামু ফিদ্দীন বলেননি, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন বলেছেন। এখানে মুফাসসিরিন কেরাম আলোচনা করেছেন তাআল্লুম ফিদ্দীন আর তাফাক্কুহ ফিদ্দীনের ব্যবধান, সে তফসিরি আলোচনা পরে হবে, আগে আমরা শব্দ দুইটা বুঝেছি। ইসলামের বিধিবিধান জানার নাম তাআল্লুম ফিদ্দীন, ইসলামী শিক্ষা, আর সেই জানার মাধ্যমে তার যে কথা বুঝে আসে বোঝার নাম তাফাক্কুহ ফিদ্দীন, ইসলামের দীক্ষা। তাআল্লুম অর্থ জানা আর তাফাক্কুহ অর্থ বোঝা। যেমন মাদ্রাসার ছাত্ররা কুরআন হাদিস পড়লে পরে জানতে পারে যে দৈনিক পাঁচ বেলার নামাজ আদায় করা ফরজ, তাফাক্কুহ হইল না, এটা তাআল্লুম হইল। ফরজ নামাজ এক বেলাও না পড়লে জাহান্নামে যেতে হবে। এটা কোরআন হাদিস পড়ার দ্বারা ছাত্ররা জানতে পারলো, এটা তাফাক্কুহ হইল না, এটা তাহাল্লুম হইল, এটা ইসলামী দীক্ষা হইল না, ইসলামী শিক্ষা হইল। কোরআন হাদিস পরে আমি জানতে পারলাম নামাজ পড়া ফরজ, না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা ইসলামী দীক্ষা হইল না শিক্ষা হইল, এটার নাম তাহাল্লুম। আর যেহেতু আমি জানতে পারলাম নামাজ পড়া ফরজ, না পড়লে জাহান্নামে যেতে হবে, তাই যদি আমার মনটা এই ফরজ আদায় করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার জন্য বদ্ধপরিকর হইয়া যায়, ওইটা তাল্লুম নয়, ওইটা তাফাক্কুহ হইল। তারপরে যা বুঝে আসে সেটা হইল তাফাক্কুহ, আর বোঝার আগে যা জানা হয় সেটার নাম হইল তাল্লুম। আর কি বিষয়টা আপনাদের সামনে পরিষ্কারভাবে ব্যক্ত করতে পারলাম, জানার নাম তাল্লুম, মানার নাম তাফাক্কুহ। ইসলামী শিক্ষা অর্জন করার পর শিক্ষা অর্জনকারী পরিষ্কারভাবে জানতে পারে যে ইসলামের বিধান মতে আমার অন্তরে কিছু আকীদা বিশ্বাস পোষণ করতে হবে এবং তার যত আমার কিছু আমল করতে হবে, কিছু আকীদা আমার অন্তরে থাকতে হবে, কিছু আমল আমার কাজে কর্মে থাকতে হবে, এই আকীদা এবং আমল উভয়টার নাম তাফাক্কুহ। আর কি কি আকীদা রাখতে হবে, কি কি আমল করতে হবে জানার নাম তাল্লুম। এই জন্যই হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার জানার মতো সাতটা কিতাব লিখেছেন, আমার জানার বাইরে আরো হইতে পারে, সাতটা কিতাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন শুধু ইসলামী আকীদা বিশ্বাস কিভাবে বিশুদ্ধ হয় সেই ব্যাপারে। এর মধ্যে একটা কিতাবের নাম আল ফিকহুল আকবর, যার ব্যাখ্যা লিখেছেন সারা বিশ্বের হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারী রহমতুল্লাহি আলাইহি, সেই ব্যাখ্যা গ্রন্থের নাম শারহুল ফিকহিল আকবর। তা ফিকহুল আকবর কিতাবের নাম, আমল বিষয়ক কিতাব না আকিদা বিষয়ক কিতাব, শিখা নাম হইল কিভাবে? অথচ আমাদের পরিভাষায় আমলগত ইসলামী আমলগত ফনের নাম শেখা, আর ইসলামী আকিদাগত ফনের নাম আকাই ইলমে কালাম। আমি আমল বিষয়ক ফনে ফনকে ছাত্রকে ইলমে শিখা বলা হয়, আর আকিদা বিষয়ক ছাত্রকে ইলমে কালাম বলা হয়। তাহলে ইমাম আবু হানিফা আল ফিকহুল আকবর নাম দিলেন কেন আকিদার কিতাবের, আল কালামুল আকবর নাম দিলেন না কেন? তার কারণে হল সেখানে আমাদের বর্তমান সমাজের প্রচলিত পরিভাষা তিনি ব্যবহার করেননি, তিনি ফেকা শব্দের মূল অর্থ অর্থে ব্যবহার করেছেন। ইমাম আবু হানিফা যে আকিদা বিষয়ের কিতাবের নাম দিয়েছেন ফেকে আকবর, সেখানে বর্তমান সমাজের প্রচলিত পরিভাষা ব্যবহার করেছেন না ফেকা শব্দের মূল অর্থ ব্যবহার করেছেন। মূল অর্থ কি জানা নয়, বুঝা, জানা না বুঝা। সুতরাং মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিস লেখাপড়া করার পর জানতে পারে যে কতগুলি আকিদা আমার অন্তরে পোষণ করতে হবে আর কতগুলি আমল আমার কাজে কর্মে পরিণত করতে হবে। জানার পর করে জানতে পারলো, সেই আকিদা যদি অন্তরে পোষণ করে যে আমল করতে হবে জানতে পারে, সেই আমল যদি বাস্তবে করে তাহলে তার তাফাক্কুহ ফিদ্দীন হাসিল হলো। কি হাসিল হলো? তাফাক্কুহ ফিদ্দীন হাসিল। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে লিয়া তাফাক্কাহু ফিদ্দীন বলে, ইয়াতাফাক্কাহু শব্দের ভিতরে মাদ্রাসা শিক্ষার দুইটা প্রাণ শক্তি উল্লেখ করে দিয়েছে। মাদ্রাসা শিক্ষার দুইটা প্রাণ শক্তি, একটা হল সহি আকিদা আর একটা হল সহি আমল। একটা প্রাণ শক্তি, মাদ্রাসা শিক্ষার একটা প্রাণ শক্তির নাম সহি আকিদা, আর একটা প্রাণ শক্তির নাম সহি আমল। কোন ছেলে মাদ্রাসায় লেখাপড়া করার পরও যদি তার অন্তরে সহি আকিদা না থাকে, কোন ছেলে মাদ্রাসায় লেখাপড়া করার পরও যদি তার মধ্যে সহি আমল না থাকে, তাহলে তার শিক্ষার মধ্যে প্রাণ শক্তি আছে না খুলত? খুলত। এই শুধু খুলত বিশিষ্ট শিক্ষাকে তাআল্লুম বলে, আর সার বিশিষ্ট শিক্ষাকে তাফাক্কুহ বলে। তরং নিয়া তাফাক্কাহু শব্দের ভিতরে আল্লাহ মাদ্রাসা শিক্ষার দুইটা প্রাণ শক্তির উল্লেখ করে দিয়েছেন, একটা হল সহি আকীদা আর একটা হল সহি আমল। মাদ্রাসায় পরে যারা সহি আকীদা পোষণ করল, মাদ্রাসায় পরে যারা সহি আমল করল, এদের শুধু তাআল্লুম ফিদ্দীন হাসিল হইল না তাফাক্কুহ ফিদ্দীন হাসিল হইল। এই জন্য আমরা লিয়া তাআল্লামু ফিদ্দীন না বলে লিয়া তাফাক্কাহু ফিদ্দীন বলেছে। 3 মিনিটের বেশি লাগে নাই মনে হয়, কিন্তু এই কথাটা আলেম সমাজের বাইরে বলতে গেলে আমার বোঝাতে অন্তত 3 ঘন্টা সময়ের দরকার ছিল। সহি আকীদা এবং সহি আমল যদি অর্জন করতে পারে, কোন কোন আকীদা সহি কোন কোন আমল সহি জানতে পারলো কুরআন হাদিস পড়ার দ্বারা, এটা হলো তাআল্লুম ফিদ্দীন। আর এটা যদি হাসিল করতে পারে মাদ্রাসা শিক্ষার দ্বারা, ওইটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, অর্থাৎ আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আরো কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে বলে যদি কেউ বিশ্বাস করে, আকীদা সহি গলত? গলত। কেমন গলত? অন্য আয়াতে আল্লাহ বলেন, من يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. إسلام ترى بين درم قرم جرى هنا صندق قرم الله بلن فلن يقبل منه كي أمتر آگے آگے قبول هبه مدرسة ستنا بلو لن كيش جنة ببهار هبه ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করবে এদের ধর্ম কতদিন পর্যন্ত কবুল হবে না? কখন কবুল হবে? এই হল আগের আয়াতে আল্লাহ যে আকিদা শিক্ষা দিয়েছেন, ইসলাম একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। এই আকিদা যদি আমার অন্তরে না থাকে, ফলাফল কি হবে? অন্য কোন ধর্ম পালন করলে তা কখনো আপনার কাছে গ্রহণযোগ্য হবে না। একথা পরিষ্কার ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছে, অন্য কোন ধর্ম পালনকারীদের ধর্ম আপনার কাছে গ্রহণযোগ্য না হওয়ার ফলাফল আল্লাহ সাথে সাথে বলে দিয়েছেন, ওয়াহুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন। পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ক্ষতিগ্রস্ত বলতে কি বোঝায়? ক্ষতিগ্রস্ত বলতে কি বোঝায়? বড় চমৎকার ভাবে আপনি বলেছেন সুরাতুল সুরায় লাহাবের ভিতরে, সুরাতুল আসরের ভিতরে, وَالْعَصْرِ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ। যারা ঈমান আনবে আমল ভালো করবে, অর্থাৎ যাদের আকীদাও সহি আমলও সহি, অপরকে ও সহি পথে থাকার নির্দেশ দিবে এবং সহি পথে থাকার ধৈর্য ধারণ নিজেও করবে অপরকেও বলবে। এই চার কাজ করনেওয়ালা ছাড়া সারা দুনিয়ার সমস্ত মানুষ চিরস্থায়ী জাহান্নামী হবে। ক্ষতিগ্রস্ত হওয়ার মানে হল কতদিনের জাহান্নামী? সার মর্ম দাঁড়াইল একমাত্র ইসলাম ধর্ম আপনার কাছে গ্রহণযোগ্য, অন্য কোন ধর্ম প্রমাণ করলে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে। এটা হল কোরআনের শিক্ষা দেওয়া সহি আকীদা, কোরআনের শিক্ষা দেওয়া সহি আকীদা। এখন যদি কেউ বলে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করলেও আল্লাহকে সন্তুষ্ট করা যাবে, আকীদা সহি হবে, দূরের কথা, আকীদা ইসলামই না কুহুরি? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করলে আপনার সন্তুষ্টি লাভ করা যাবে বিশ্বাস করা ইসলামী আকীদা না কুফরি আকীদা? কুফরি আকীদা নাকি আপনাদের কারো সন্দেহ আছে? তাহলে এবার বলুন, কুখ্যাত আত্মসির বন্যপীর হাসমতুল্লাহ তাসাউফ তত্ত্ব বিশ্লেষণ নামক পুস্তকে লিখেছে, আমার কাছে মুরিদ হইলে হিন্দু ধর্মাবলম্বীরাও আল্লাহ পাবে, ইহুদি ধর্মাবলম্বীরাও আল্লাহ পাবে, খ্রিস্ট ধর্মাবলম্বীরাও আল্লাহ পাবে। তাহা কুফির দিন হাসিল হইল। আত্মসির বন্ধপীর এবং তার ভক্তদের তাপাক্কুহ হাসিল হবে, তুলে কথা তাহাল্লুম হাসিল হয়েছে, তাহাল্লুম হাসিল বলেনি তাপাক্কু আর তাহাল্লুম। আপনাদের মতো উলামায়ে কেরামের সমাবেশ ছাড়া আমি অন্যদেরকে বুঝাবো কিভাবে? সুতরাং আত্মসির বন্ধ ফিরে রাখিদা ইসলামই না কুহুরি? এবার যদি কেউ তার ভক্ত হয়, কুহুরি আকিদায় বিশ্বাসীদেরকে যদি কেউ সমর্থন করে, আপনাদের বর্তমান বাইতুল মুকাররমের খতিব এই আত্মসির কুহুরি আকিদাওয়ালারে সমর্থন করে, বুঝেন নাই কিছু ব্যাপার স্যাপার? বুঝেন নাই? আত্মসির বন্ধ ফিরে আকিদা কুহুরি, আর বর্তমান বাইতুল মুকাররমের খতিব সেই কুহুরি আকিদাওয়ালার সমর্থক। কুহুরি আকিদা পোষণ করলে ওই মান থাকে না, কুহুরি আকিদা ওনারে সমর্থন করলে ওই মান থাকে না, আর যার ইমান থাকে না সে জাতীয় মসজিদের ক্ষতি ভাবে জোরে কথা পাঞ্জে না, মসজিদের ইমাম হওয়ারও যোগ্যতা রাখে না। আকিদা তৈরি হয় না, আমল তৈরি হয় না, আকিদার আমল তৈরি হওয়ার জন্য কুফি দিনের সাথে সাথে তখন কুফি দিনের দরকার হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে জেলখানায় বন্দী করে রুম হর্ষক নির্যাতন করা হয়েছে একমাত্র সহি আকিদার অপরাধে। কিসের ক্ষমতায়? কিসের ক্ষমতা? সরকারি ক্ষমতায়। সেই সরকার কি আজও পর্যন্ত ক্ষমতায় আছে? কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মুসলমান সেই সরকারকে শিক্ষার আর শিক্ষা দেবে। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মুসলমান আহমদ বিন হাম্বলকে মরহবা মরহবা বলবে। সরকারি ক্ষমতার এই অপব্যবহারের এই হইল পরিণতি। সরকারি ক্ষমতার অপব্যবহারের এই হইল পরিণতি। আর সহিয়া কিনায় অটল থাকার এই হইল পরিণতি। মূসা আলাইহিস সালাম সহিয়া কিনা সহিয়া আমলের দাওয়াত দিতেন, এই জন্য ফেরাউন সরকারি ক্ষমতা বনে নির্যাতন করত, তার অনুসারীদেরকে নির্যাতন করত। কোন ক্ষমতার বলে? সরকারি ক্ষমতা। মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা সরকারি কোন কর্মকর্তা নন, ফেরাউন সরকার প্রধান। সুতরাং যেহেতু সরকারি ক্ষমতা ফেরাউনের হাতে, সহিয়া কিনাওয়ালা সহিয়াওয়ালা আমলওয়ালার হাতে সরকারি ক্ষমতা নাই, এই জন্য কোন ধরনের নির্যাতন চালাইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহিউনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউ রাব্বিকুম আযীম। মূসা আলাইহিস সালামের অনুসারীদের শিশু সন্তানদেরকে ফেরাউন সরকারি ক্ষমতার বলে হত্যা করত। মূসা আলাইহিস সালামের অনুসারীদের ছেলে সন্তানদের হত্যা করত, মেয়ে সন্তানদেরকে বন্দি দাসী রূপে পরিণত করত। সরকারি ক্ষমতার বল। তাই এই ক্ষমতার কারণে আজ পর্যন্ত দুনিয়ার মানুষ ফেরাউনকে মারহাবা বলে। কি বলে? ধিক্কার দেয়। আর মূসা নবী এবং তার অনুসারীদেরকে আজ পর্যন্ত ধিক্কার দেয় না, মারহাবা বলে। গদি কতদিনের আর কলঙ্ক কতদিনের? সারা দুনিয়ার সমস্ত গদিওয়ালারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে, এই জন্য আল্লাহ দীর্ঘমেয়াদী গদিওয়ালা ফেরাউনের ইতিহাস কোরআনে বারবার বারবার বারবার বলেছে। গদির ক্ষমতায় যা করবা দুই চার দিন করবা, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় তোমার নামে কলঙ্ক থাকবে। সহিয়া কিনায় অটল থাকার কারণে সরকারি নির্যাতন সহ্য করবা, কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের মতো তোমার সুনাম দুনিয়াতে রক্ষা হবে। সরকারি গদি ছিল এজিদের হাতে, সরকারি ক্ষমতা ছিল কার হাতে? হুসাইন নিরীহ। তারপর সরকারি ক্ষমতার বলে কারবালার দান করে ইমাম হুসাইনকে শহীদ করে। এই জন্য আজ প্রায় দেড় হাজার বছর পর্যন্ত সারা দুনিয়ার মানুষ মুসলমানকে দিককে মারহাবা বলে না, দীক্ষা। আর হুসাইনকে রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ সন্তুষ্টতার উপর, আল্লাহ সন্তুষ্টতার উপর। এদিন কতদিনের গতি হইলা আর কতদিনের কলঙ্ক কামাইলা? হুসাইন হুসাইনকে কতদিন কতদিনের গতির থেকে বঞ্চিত করলা আর কতদিনের জন্য তুমি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা সাবাবি আহলি জান্নাহর ঘোষণা প্রচার করাইলা। সহি আকিদার দ্বারা তাই হয় ইমাম হুসাইনের দ্বারা যা হয়েছিল, সহি আকিদার দ্বারা তাই হয় ইমাম আহমদ ইবনে হাম্বলের দ্বারা যা হয়েছিল, সহি আকিদার দ্বারা তাই হয় হযরত মূসা আলাইহিস সালামের দ্বারা যা হয়েছিল। পরিষ্কার গদিওয়ালা এক পাল্লায়, সহিয়া কিনা তাহকু সিদ্দিনওয়ালার এক পাল্লায়। আপনারা আলেম সমাজ জানেন, ফেরাউন 5 বছরের গতি পাইছিল না, 5 বছরে বলেন কত দিনে? ফেরাউন 400 বছরের গতি নিশীন ছিল, কত দিনের গতি নিশীন? 400 বছর। এরপর জানেন ফেরাউন 5 বছরের গতি পাইছিল না, 5 বছরে বলেন কত দিনে? ফেরাউন 400 বছরের গতি নিশীন ছিল, কত দিনের গতি নিশীন? 400 বছর। এরপর তারপর সুবাইয়া মারাও চেয়ার চেয়ারের জায়গায় মেন নদীর তলায় ফেরাউনের ঘটনা আল্লাহ কোরআনে বারবার বলেছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার গতি ওনারা শিক্ষা গ্রহণ করার জন্য ফেরাউনের মতো কলঙ্ক অর্জন করে দুনিয়ার থেকে বিদায় হইল না, অর্থাৎ মুসা আলাইহিস সালামের মতো সুনাম অর্জন করে তাকওয়া সিদ্দিক হাসিল করে দুনিয়ার থেকে বিদায় হও। পর্যন্ত যতটুকু বুঝলেন এর থেকে আরো জটিল পরিস্থিতি আছে, হাসার ব্যাপার নয়, কান্নার ব্যাপার। যারা বুঝতেছেন তাদের রাতের পর রাত তারা কান্দিয়া রাত কাটাইতেছে, বলবো সেটা সেটা হইল। এখানে একটা পলিটিক্যাল গেম আছে, পলিটিক্যাল গেম, রাজনৈতিক খেলা, রাজনৈতিক কেমন রাজনৈতিক খেলা। এদিক দিয়া একদিক দিয়া গরম আকিদাওয়ালারে প্রতীক বানাইয়া, আরেকদিক দিয়া প্রতীকের বিরুদ্ধে আন্দোলনে নামাইয়া বিশ্ব সন্ত্রাসী আমেরিকাকে বাংলাদেশের সন্ত্রাস প্রমাণ করাইয়া এক মুল্লা ইমামতি করে 10 মুল্লা বিরুদ্ধাচরণ করে, সুতরাং মুল্লারা সন্ত্রাসী। আল্লাহর কথা নয়, আমি আগেই ওয়াদা করেছিলাম আপনাদেরকে, সন্ত্রাসেও যদি ওয়াদা দিয়ে ইমাম বানানি হয় আলেমের আগে ওয়াদার পালন করার জন্য ইমামতি করতে পারে, কিন্তু নামাজটা তো সহিশুদ্ধভাবে পড়ে যাবে। আপনাদের যে অযোগ্য আমি ওয়াদা দিয়ে কথা বলার জন্য আমাকে বসানো হয়েছে, কিন্তু কথাগুলি তো সঠিকভাবে, সমস্যাটা তো বর্তমান জাতির সমস্যা তো সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরতে হবে। আমাদের বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় স্পর্শকাতর পলিটিক্যাল গ্যাস রাজনৈতিক খেলাটা হল বড় আকিদাওয়ালারে খতিব বানাইয়া, সহি আকিদাওয়ালারে আন্দোলন করার সুযোগ দিয়া বিশ্ব সন্ত্রাসী আমেরিকার কাছে প্রমাণ করা হচ্ছে যে মুল্লারা সন্ত্রাসী। এক সময় যেন আমেরিকা বলতে পারে যেভাবে পাকিস্তানের সন্ত্রাস দমন করার জন্য আমার হস্তক্ষেপ করার দরকার পড়েছে, যেভাবে আফগানিস্তানের সন্ত্রাস দমন করার জন্য আমার হস্তক্ষেপ করার দরকার পড়েছিল, যেভাবে ইরাকের সন্ত্রাস দমন করার জন্য আমার হস্তক্ষেপ করার দরকার ছিল, সুতরাং বাইতুল মুকাররমকে কেন্দ্র করে মোল্লারা যেহেতু সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, সুতরাং বাংলাদেশেও আমার হস্তক্ষেপ করতে হবে। এই লাইনটা দেওয়া হচ্ছে একটা পলিটিক্যাল গেমের মাধ্যমে। তারপর যখন ইসলাম ধর্মের বিপরীতে দিনে লাহি নামে আরেকটা নতুন প্রান্ত ধর্ম উদ্ভাবন করেছিল, তখন একদল মোল্লা কি সরকারের পক্ষে ছিল না? যখন ইমাম হুসাইনকে শহীদ করতেছিল তখনও কি একদল মোল্লা এদের পক্ষে ছিল না? বাদশা মামুন যখন আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় নির্যাতন করতেছিল তখনও কি একদল মোল্লা বাদশা মামুনের পক্ষে ছিল না? একদল মোল্লা এই বদিন নবী ছাড়া উন্মার কা সরকারদের পক্ষে, এটা থাকবে আজকের নতুন কথা নয়, এটা চিরন্তন ইতিহাস। এই জন্য সোজা কথায় মোল্লা দুই প্রকার, সোজা কথায় মোল্লা একটা রেখে সরকারি মোল্লা আর একটা রেখে দরকারি মোল্লা। মোল্লা কত প্রকার? সরকারি আর সারা জীবন স্মরণ থাকবে। এবার বলুন, খলিফা বাদশা মামুনের পক্ষেও একদল মোল্লা ছিল কিনা? কেমন মোল্লা? ইমাম আহমদ বিন হাম্বলের পক্ষেও একদল মোল্লা ছিল কিনা? কেমন মোল্লা? পরিষ্কার হইল কিনা ব্যাপার দেখেন। মোল্লা দুই প্রকার, সরকারি মোল্লা দরকারি মোল্লা। বাদশা আকবরের পক্ষে একদল মোল্লা ছিল কিনা? মুজাদ্দিদে আলতে সানি রহমতুল্লাহের পক্ষে আর একদল মোল্লা ছিল কিনা? বোন কোন মোল্লার দলের কি নাম? আকবরের দলের সমর্থক মোল্লাদের নাম সরকারি মোল্লা, আর মুজাদ্দিদে আলতে সানি রহমতুল্লাহের সমর্থক মোল্লাদের নাম দরকারি মোল্লা। যেমন একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক সম্মেলনে আপনারা এসেছেন যেখানে দরকারি মোল্লা উৎপাদন হয়। আয়াতে ইসলামী শিক্ষার তিনটা প্রাণশক্তি আল্লাহ নির্দেশ করেছেন, কথা এক নম্বর, দুইটা প্রাণশক্তি নির্দেশ করেছেন ইয়া তফাত্তাহু শব্দ দিয়া। এর ভিতরে দুইটা প্রাণশক্তি আছে ইসলামী শিক্ষার, একটা হল সহি আকিদা, সহি আমল। ইউনদিরু শব্দের ভিতরে ইসলামী শিক্ষার আর একটা প্রাণ শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, সেটা হল ইসলামী শিক্ষার তিন নম্বর প্রাণ শক্তি হল ইসলামী শিক্ষা যারা অর্জন করে এদের দায়িত্ব শুধু নিজেদের গান বাঁচানো নয়, গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবো। এটা ইসলামী শিক্ষার তিন নম্বর প্রাণ শক্তি। কোন শব্দ দিয়ে আল্লাহ নির্দেশ করতেন? ইউনদিরু শব্দ দিয়া। আর সহি আকিদা আর সহি আমল দুইটা ইসলামী শিক্ষার প্রাণ শক্তি। কোন শক্তি দিয়ে আল্লাহ নির্দেশ করতেন? ইয়াতাফাক্কাহু। ইয়াতাফাক্কাহুর ভিতরে দুইটা প্রাণ শক্তি, তা সহি আকিদা তা সহি আমল। ইউনদিরুর ভিতরে আরেকটা প্রাণ শক্তি, একটা হল নিজের জান বাঁচানো, আলেমদের একমাত্র দায়িত্ব নয় গোটা জগৎবাসীকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানো, আলেমদের তিন অধ্যাত্ম শিক্ষিতদের আর তিন নম্বর দায়িত্ব। এই সবগুলি দায়িত্ব যথাযথভাবে সংখ্যাগরিষ্ঠ পরিমাণে অন্তত বর্তমান সমাজে যদি কোনো মাদ্রাসা শিক্ষাবলারা পালন করে, আমরা তুল তারা বিশ্লেষণ করলে দেখব অবশ্যই কৌমি মাদ্রাসা পালন করে। কৌমি মাদ্রাসায় ইসলামী শিক্ষার প্রথম প্রাণ শক্তি সহি আকিদাও আছে। কৌমি মাদ্রাসায় ইসলামী শিক্ষার দ্বিতীয় প্রাণ শক্তি সহি আমলও কৌমি মাদ্রাসায় আছে। কৌমি মাদ্রাসায় জাতিকে সরকারি মোল্লা না বানাইয়া সরকারি মোল্লা বানানি কর্মকাণ্ড চালু আছে। তিনটা প্রাণ শক্তি কৌমি মাদ্রাসায় তখনও ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। কিসের বার কর? কৌমি মাদ্রাসায় যে তিন ইসলামী শিক্ষার তিন প্রাণ শক্তি তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে, নিশ্চয়ই কোনো কিছুর বরকত ছাড়া নয়। কিসের বরকতে? কৌমি মাদ্রাসায় সহি আকীদা বিদ্যমান। কিসের বরকতে? কৌমি মাদ্রাসায় সহি আমল বিদ্যমান। কিসের বরকতে? সহি আকীদায় সত্যিকারের অর্থে কৌমি মাদ্রাসায় সত্যিকারের অর্থে ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হয়। এই কিসের বরকতে? এই প্রশ্নের জবাবটা ইনশাআল্লাহ আমি আগামীকাল আপনাদের দেব। কিসের বরকতে? এই প্রশ্নের জবাবটা ইনশাআল্লাহ আগামীকাল দেবো। আমি আগেই বলেছি যে কথা অন্যদেরকে বলেছে তিন ঘন্টার আগে, আলেম তোমাদের সামনে সেটা তিন মিনিটে বলা যায়। এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব ইনশাআল্লাহ আমি আগামীতে দশটা হলে তিন মিনিটে দেবো। الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين وَلْيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهُ فِي الدِّينِ أو كما قال عليه الصلاة والسلام حضرات العلماء الكرام সম্মানিত সুধি সমাজ আমি গতকাল বলেছি তেলাওয়াত কিত আয়াত যে আয়াত গতকালও তেলাওয়াত করেছিলাম আজকেও তেলাওয়াত করেছি এ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শিক্ষার তিনটা প্রাণ শক্তি এর নির্দেশনা দান করেছে ইসলামী শিক্ষার দুইটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়া তাফাক কাহু শব্দের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ওয়াল ইউনজিরু শব্দের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন বিষয় তিনটার প্রথমটা হল ইসলাম শিক্ষার আদর্শ কি হবে দ্বিতীয়টা হল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য কি হবে তৃতীয়টা হল ইসলামী শিক্ষার উদ্দেশ্য কি হবে আদর্শ বৈশিষ্ট্য উদ্দেশ্য আদর্শ এবং বৈশিষ্ট্য লিয়াকাফাত কাহু শব্দের ভিতরে আল্লাহ নির্দেশনা করেছেন আর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ ওয়াল ইউনজিরু শব্দের ভিতরে দিক নির্দেশনা করেছেন অনেক সমাজের জানা পৃথিবীর বিখ্যাত একটা তফসিরের কিতাব আছে তফসির একটা সাপ তার লেখককে সারা বিশ্বের আলেমগণ আল্লামা বলেন সেই যুগের আল্লামা উপাধি পাওয়া যেমন তেমন এলিমওয়ালা হওয়ার কাজ ছিল আমাদের বর্তমান সমাজে আমার মনে হয় এই শব্দটার আর যথাযথ ব্যবহার হয় না কিন্তু সেই যুগে আল্লামা শব্দ এলিমের সাগর যারা তাদের বেলায় ব্যবহার করে পৃথিবীর বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কাসসাবের লেখক তখন থেকে এখন পর্যন্ত তাকে সারা বিশ্বের উলামা একেরাম আল্লামা উপাধিতে ভূষিত করে তিনি হলেন আল্লামা জারুল্লাহ তমাসুদ এত বড় এলিমের ভান্ডার তার মধ্যে ছিল কিন্তু ইসলামী শিক্ষার আদর্শ তার মধ্যে ছিল যে কারণে তিনি মতাবিনি মতবাদে বিশ্বাসী ছিল এত বড় বিশাল জগৎ বিখ্যাত আল্লামা আদর্শহীন এলিম হাসিল করার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত না হয়ে তিনি মুতাজিলাদের অন্তর্ভুক্ত ছিলেন। আলিম কামাল জানেন ছাত্রদের জানার সুযোগ আছে, অন্যান্য ভাইদের উদ্দেশ্যে উদাহরণস্বরূপ বলছি, মুতাজিলাদের আকিদা বিশ্বাস হল কোন মানব সন্তান যদি শিশুকালে মারা যায় তাহলে শেষ বিচারের দিন আল্লাহ তাকে জান্নাতে দিলেও আল্লাহর আল্লাহর অবিচার হবে, জাহান্নামে দিলেও আল্লাহর অবিচার হবে। আর কোন গুণাগার মুসলমানকে যদি আল্লাহ শেষ বিচারে মাফ করে জান্নাতে দিয়ে দেন সেটাও হবে আল্লাহর অবিচার। আর কোন মুসলমান নেককার তাকে জান্নাতে দিতে আল্লাহ বাধ্য, মুসলমান নেককারকে আল্লাহ জান্নাতে দিতে বাধ্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে আল্লাহ কোন মানুষের বিবেক বিবেচনা মতে চলতে বাধ্য ন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে কোন গুনাহগার মুসলমানকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে শিশুকালে যারা মারা যায় এদেরকে জান্নাতে দিলেও আল্লাহর অবিচার হবে না, জাহান্নামে দিলেও আল্লাহর অবিচার হবে না। কেন হবে না সেই আলোচনা দীর্ঘ এবং কঠিন, সেখানে এখানে উত্থাপন করার বিষয় নয়। কিন্তু এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই বিশুদ্ধ এবং সঠিক, মুতাজিলাদের আকীদা ভ্রান্ত। আল্লামা জারুল্লাহ তফসিরি এই ভ্রান্ত আকীদায় বিশ্বাসী ছিলেন। এত বড় আল্লামা হয়, এত বড় এলেম ওয়ালা হয়ে ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হওয়ার একমাত্র কারণ এলেম ছিল, আদর্শ ছিল। এই জন্য ইসলামী শিক্ষাকে তার আদর্শ মতে গ্রহণ করতে হবে, এবং সেই আদর্শ হল দুইটা, একটা সুন্নতে রাসুল আর একটা হল জামাতে সাহাবা। যে সমস্ত আকীদা বিশ্বাস সুস্পষ্ট এবং ব্যাখ্যাহীনভাবে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন অথবা রাসুলের কোন সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, মহাদ্দেকে তাকদীরুস সাবুত আও তাকদীরুদ দালালাত, এই কথাগুলি আলেমগণ জানেন, ছাত্রদের পড়ার সুযোগ আছে, অন্যদের এই সব আরবিক শব্দগুলি বোঝার দরকার নেই। অন্যদের শুধু এতটুকু স্মরণ রাখুন, পবিত্র কোরআনের কোন আয়াতের দ্বারা এবং অথবা রাসুলের কোন সহিদের দ্বারা যে আকীদা বিশ্বাস প্রমাণিত ওইগুলি অন্তরে পোষণ করলে একজন মানুষ মুসলমান হয় মাত্র। কি হয়? মুসলমান। আল্লাহ আপনার একজন লা শরীক বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না, মুসলমান হয় মাত্র। নবী রাসূলগণ আল্লাহর প্রেরিত বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না, মুসলমান হয় মাত্র। কিয়ামত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না, মুসলমান হয় মাত্র। এই মুসলমানেরা আল্লাহ রাসূল বলেন দলাদলি করে 72 জন জাহান্নামি হবে, একদল জান্নাতি হবে। 72 জন মুসলমান জাহান্নামি হবে কেন? আদর্শহীন এলেমের কারণে। কোন দোষে? আদর্শহীন এলেমের কারণে। যে বিষয়ে কোরআনে ব্যাখ্যা সাপেক্ষে উল্লেখ করা হয়েছে, সুস্পষ্ট নয় অস্পষ্ট, অথবা কোরআনে উল্লেখিত নবীর সুন্নায় বা সহি হাদিসে উল্লেখিত আছে, সেই বিষয়ে বিশ্বাস করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হলে। যেহেতু নবীর সুন্নার দ্বারা প্রমাণিত বিষয় বিশ্বাস করল, এই জন্য সে আহলে সুন্নাত হইল। এর উদাহরণ মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন ভ্রমণে গিয়েছিলেন মেরাজে, এটা কোরআনে আছে। বিশ্বাস করলে মুসলমান হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না। মহানবী সাত আসমানের উপরে সশরীরে গিয়েছিলেন, এ কথাটা কোরআনে নাই, আসে নবীর সহিহ হাদিসে সুন্নায়, মেহাদে গিয়েছিলেন বিশ্বাস করে মুসলমান হইলাম, আশা করিনে গিয়েছিলেন বিশ্বাস করে আগলে সন্ন্যাস হইলাম। দেখুন পার্থক্যটা পরীক্ষা হইল কিনা। কোরআনের বর্ণনা অনুসারে রাসূলের মেরাজ বিশ্বাস করে মুসলমান হইলাম, আর নবীর সুন্নাত তথা সহি হাদিস বিশ্বাস করে সশরীরী মেরাজ বিশ্বাস করে আহলে সুন্নাত হইলাম। আবার রাসূলের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য না অযোগ্য, এই যোগ্য কথাটা কোরআনে নাই হাদিসেও নাই। জমাতে সাহাবার সিদ্ধান্ত কাজ সিদ্ধান্ত ক্রমে আমরা বিশ্বাস করেছি ওয়াল জমাত হইলাম। অতি সংক্ষেপে বলা যায়, কোরআন এবং সহি হাদিসের মোতাওয়াতির হাদিসের বিষয়গুলি বিশ্বাস করে মুসলমান হয়েছি, আর মোতাওয়াতিরের নিম্ন পর্যায়ের সহি হাদিস এর বর্ণিত আকিদাগুলি বিশ্বাস করে আহলে সুন্নাত হয়েছি, আর সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা যে আকিদা প্রমাণিত ওইগুলি বিশ্বাস করে ওয়াল জমাত হয়েছি। সুতরাং শুধু কোরআন বিশ্বাস করে মুসলমান হয়ে বসে থাকলেই হবে না, যতক্ষণ পর্যন্ত সুন্নতে রাসূলের আদর্শ মত এবং জমাতে সাহাবার আদর্শ মত ইসলামী আকিদা বিশ্বাস পোষণ না করবে ততক্ষণ পর্যন্ত আদর্শহীন আলেম হবে চারুল্লাহ নকশরী মত। সুতরাং ইসলামী শিক্ষার আদর্শ দুইটা, সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবা, এই আদর্শ মত ইসলামী শিক্ষা গ্রহণ করলেই হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা আনুষঙ্গিক কথা বলতেই হয়, বিদায় লোক আমাদের দেশে তথাকথিত সাইনবোর্ডধারী আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, আমাদের দেশে তথাকথিত সাইনবোর্ডধারী আহলে সুন্নাত ওয়াল জামাত হল বেদানার মতো, বেদানা যে দানা যে কলে দানা নাই তার নাম বেদানা, না দানায় ভরা কলের নাম বেদানা, যেভাবে রসে ভরা ফলকে বলে আনারস, দানায় ভরা ফলকে বলে বেদানা, তেমনি ভাবে বেদাতে ভরা দলকে বলে সুন্নি, আর শূন্যতে ভরা দলকে বলে ওয়াহাবি। সুতরাং আমাদের সমাজের সুন্নি আর ওয়াহাবি হল আনারস আর বেদানার মতো। এই রুষ্টি কথাগুলি বলতেছেন, আমি আসল কথাগুলি বলতেছি। ইসলামী শিক্ষার আদর্শ কথা সুন্নতে রাসূল জামাতে সাহাবা। কোন মুসলমানের আকীদা সহি না জবাব, কোন মুসলমান আকীদাগতভাবে জান্নাতি না জাহান্নামী যাচাই করার ইচ্ছায় মক্কাটি মেহিয়ার আল্লাহর রাসূল বলেন দুইটা কথা, সোনাতে রাসূল জমাতে সাহাবা। যদি মানো তাহলে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি মুসলমান, মানো না তুমি ভ্রান্তপন্থী মুসলমান জাহান্নামী মুসলমান। এবার বলেন এলেম ওয়ালাও জাহান্নামী হয় কিনা, আলেমও জাহান্নামী হয়, কোন কারণে? আদর্শহীন এলেমের কারণে, কোন কারণে? সুতরাং ইসলামী শিক্ষার আদর্শ হইল দুইটা, সুন্নতে রাসূল জমাতে সাহাবা। পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন ইয়াবুন্নাহি ফাকাতিহি ইন্নাল লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াবুন্নাহি ফাকাতিহি। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়আত হয়, কি হয় আলেমগঞ্জ জানেন বায়আত শব্দের অর্থ বেটা কিনা, বায়াত শব্দের অর্থ কি? রাসূলের হাতে সাহাবায়ে কেরাম বায়আত হন মানে বেটা কিনা করেন শাস্তি করতে, কি বেচেন কি কিনেন? অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান মাল কিনে নিয়েছেন, এর বিনিময়ে তাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। জন্য কন্ট্রাক্ট লাগে, বেটা কেনার জন্য আত্মের দরকার হয়, চুক্তির দরকার হয়। সেই বেটা কেনার চুক্তি যদি বিক্রেতা এবং খরিদ্দার পরস্পর পরস্পরের হাতে ধরে করে চুক্তিটা মজবুত হয়, হাতে ধরে চুক্তি করলে চুক্তিটা মজবুত হয়। কিন্তু ব্যাপার হইল মানুষের হাতের মতো রক্তে মাংসে করা হাত আল্লাহ নাই, মানুষের হাতের মতো রক্তে মাংসে করা হাত আল্লাহ নাই। তবে আল্লাহর কাছে আমরা জান্নাত জান্নাত বিক্রি করব, বিনিময়ে জান্নাত খরিদ করব, এই ব্যাপার কেনার চুক্তিটা আমার হাতের মতো হাত আল্লাহ নাই ধরবো কোথায়? আল্লাহ পক্ষের উকিল হইলেন রসুল। তাহলে রসুল হইলেন আল্লাহর সাথে জান্নাত ব্যাপার কেনার চুক্তি সম্পন্ন করার জন্য আল্লাহর পক্ষের উকিল। তার রক্তে মাংসে করা হাত আছে আমাদের হাতের মতো ধরার মতো। যে সমস্ত কারণে আল্লাহ মানুষকে রসুল বানান এর মধ্যে এই একটা কারণ, আমাদের হাতের মতো রক্তে মাংসে করা হাত আছে, যার হাতে ধরে আমি যিনি আল্লাহর পক্ষ থেকে হাত দিবেন আর আমি আমার পক্ষ থেকে হাত দিব, যার হাতে ধরে আমি যার মাধ্যমে আল্লাহর সাথে জান্নাত ব্যাপার কিনা চুক্তি সম্পন্ন করব। রাসুলের পরে রাসুলের অবর্তমানে রাসুলের পক্ষ থেকে খলিফা হবে, আল্লাহর পক্ষ থেকে উকিল বা খলিফা হয়েছিলেন রাসুল, রাসুলের অবর্তমানে রাসুলের পক্ষ থেকে উকিল বা খলিফা হবেন নাইবে রাসুল। রাসুলের পক্ষ থেকে খলিফা হবেন কে? নাইবে রাসুল। আমরা অনেক সময় কথায় কথায় নাইবে নবী নাইবে রসুল ওয়ারাসাতুল আম্বিয়া নবীগণের উত্তরাধিকারী এই শব্দগুলি বলে থাকি, কিন্তু আসলে কাকে বলে এটার বিশ্লেষণ সাধারণত হয়। কোরআনের নাইবে রসুল যে আলেম রসুলের কার্তা দায়িত্ব পালন করবেন, সেই আলেম নাইবে রসুল, যে আলেম রসুলের কথাটা দায়িত্ব পালন করবেন, একটা দায়িত্ব পালন করবেন, এই আলেম নাইবে রসুল। কি কি কার দায়িত্ব আল্লাহ বলেন? يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ قُرآنের বহি তিলাওয়াত শুনাইবেন, কোরআন শিখাইবেন, কোরআনের রঙে জীবনকে রঙিন করার জন্য কলা কৌশল হিকমত তথা হাদিস শিখাইবেন। গুণের দ্বারা যে মানুষের অন্তর নাপাক হয়ে যায় সেই গুণ থেকে পরিষ্কার করে মানুষের অন্তরকে পাক পবিত্র করে দেবে। গতকাল কেমন পর্যন্ত এই চার কাজ যারা করবেন তারা হবেন নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবী। তাই সরাসরি রসুলের হাতে ধরে যখন মুমিনগণ জান্নাত ব্যাপার কেনার চুক্তি করতেছিলেন তখন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার হাতে ধরে বেটা কিনা করে বায়াত হয়, বায়াত হয় তো কি বেচে কি কিনে? জানমাল বেচে জান্নাত কিনে। এই বেটা কিনার চুক্তি করাতে কোরআনের ভাষায় বায়াত, আর আমাদের দেশের পরিভাষায় মুরিদ হওয়া বলে, আমাদের দেশের পরিভাষায় মুরিদ হওয়া বলে। আল্লাহ বলেন এরা মুরিদ হওয়ার সময় যখন আপনার হাতে হাত দেয়, জাহিরি ভাবে আপনার রক্তে মাংসে হাতে গোড়া ধরে, তখন আপনার হাতের উপর আল্লাহর হাত থাকে, জাহিরি ভাবে আপনার হাতে মুরিদ হয়, বাতিনি ভাবে আল্লাহর হাতে মুরিদ হয়। এখানে আল্লাহর হাত কথাটা পরিষ্কার ভাষায় আল্লাহ ব্যক্ত করেছেন। অথচ অভিধানে দেখেন হাত শব্দ কাকে বলে? হাত শব্দের অর্থ কি? হাত শব্দের অর্থ হইল দেহ বিশিষ্ট মানুষের কোন কিছু ধরার জন্য জন্মগত ভাবে আল্লাহ যে দুইটা হাতিয়ার দিয়া থাকেন, এর এক পাশের থেকে ডান হাত আর এক হাতের থেকে বাম হাত করা হয়, যার উপরে চামড়া আছে, ভিতরে রক্ত মাংস আছে, তার ভিতরে হাতি আছে, হাতির ভিতরে মজ্জা আছে, রদ আছে, রক্ত আছে, আবার সাধারণত পাঁচটাঙ্গুল আছে, নখ আছে, এইগুলিকে আবিদানি করতে হাত বলা হয়। আল্লাহ বললেন আল্লাহর হাতে মুরিদ হয়, তাহলে কি আল্লাহর এইরকম পাঁচটাঙ্গুল নখ আছে এবং এই হাতি আছে, গুস্ত আছে, মাংস আছে, এই অর্থে কি আল্লাহ বলেছেন? তাহলে ইয়াদুল্লাহর অর্থ ভাবো কোথায়? ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ তো কোরআনে আছে, এটা যে জানলাম আল্লাহর হাত আছে, কোন আদর্শ মতো আপনার হাত বিশ্বাস করবো, এই অভিধানের আদর্শ মতো নয়, সুন্নতের আসুন এবং জমাতে সাহাবার আদর্শ মতো, নবীন সুন্নতের দ্বারা আল্লাহর হাতের যে ব্যাখ্যা পাওয়া যায়, সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা আল্লাহর হাতের যে ব্যাখ্যা পাওয়া যায়, সেই ব্যাখ্যা মতে যদি আমি আল্লাহর হাত বিশ্বাস করি, তাহলে আমি আমার এলিমকে আদর্শ মতে গ্রহণ করলাম। আর যদি সুন্নতের আসুনের জমাতে সাহাবাবাদ দিয়া হাত বলতে সাধারণত যা বোঝায় তাই যদি বিশ্বাস করি, আমার কাছে এলিম আছে, কুরআনে যে আল্লাহ আল্লাহর হাত বলেছেন সেটা জানি, কিন্তু আদর্শহীন এলিম আমাদের আমার হাতের মতো আল্লাহর হাত বিশ্বাস করলে ভ্রান্তপন্থী মুসলমান হইয়া জাহান্নামে যেতে হবে। আমার মনটা নামাজ পড়ার করার সাথে সাথে দিন মানার জন্য তৈরি হওয়া, এটার নাম তফাক্কুফুদ্দিন। এটার এই দুইটা অংশ, একটা হইল সহিহ আকীদায় ইত্তাকি হওয়া, যে ইসলামী শিক্ষার আদর্শ, আর একটা হইল এনে মনোভাবে আমল করা, যে ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য। কতটা জিনিস আসলো, আদর্শ আর এবার ইসলামী শিক্ষার উদ্দেশ্য। যেহেতু প্রথম দিকে বলেছেন কিছু মুসলমানদের হয়ে যাও, তাফাক্কুফুদ দ্বীন হাসিল করার জন্য কিছু মুসলমানদের হয়ে যাও, তাহলে বাকি মুসলমানের কি উপায় হবে, অন্যান্য মানুষের কি উপায় হবে, তাদের কি মরণ নাই, তাদের কি হাসর নাই, তাদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই, তাদের কি জান্নাতে যাওয়ার দরকার নাই, ওদের কি উপায় হবে। আল্লাহ বলেন ওয়ালিউনজিরুকুম মাহুম, কিছু মুসলমান যখন তাফাক্কুফুদ দ্বীন হাসিল করে ফিরে আসবে, তখন তাদের কর্মজীবনের দায়িত্ব হবে যারা তাফাক্কুফুদ দ্বীন হাসিল করার জন্য বের হবার সুযোগ পেল না বিভিন্ন কারণে, তারা যে মানে জীবন যাপন করলে পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, সেই পথ প্রদর্শন করা মাদ্রাসা শিক্ষিতদের উদ্দেশ্য, মাদ্রাসা শিক্ষিতদের উদ্দেশ্য। সুতরাং জাতিকে মুক্তির পথ প্রদর্শন করা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য, জাতিকে মুক্তির পথ প্রদর্শন করা মাদ্রাসা শিক্ষা উদ্দেশ্য। আদর্শ, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, এই তিনটা জিনিসের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ইঙ্গিত করেছেন। যদি আদর্শহীন মাদ্রাসা শিক্ষা হয় সেও ভুগ্রাপ্রাপ্ত হবে, যদি বৈশিষ্ট্যবিহীন মাদ্রাসা শিক্ষা হয় সেও শাস্তির যোগ্য আসামি হবে, যদি উদ্দেশ্যহীন মাদ্রাসা শিক্ষা হয় তাহলে সে তার দায়িত্ব পালন না করার কারণে পরকালে আল্লাহর কাছে তার জবাবদিহি হতে হবে। এই তিনটা জিনিস ওই কৌমি মাদ্রাসায় যে পরিমাণ পাওয়া যায়, আর কোথাও এত বিপুল পরিমাণে পাওয়া যায় না। মাদ্রাসা শিক্ষার আদর্শ বর্তমান যুগে কৌমি মাদ্রাসায় যে পরিমাণ পাওয়া যায়, মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য বর্তমান জমানার কৌমি মাদ্রাসায় যে হারে পাওয়া যায়, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্যের সফলতা বর্তমান জমানার কৌমি মাদ্রাসায় যে অনুপাতে পাওয়া যায় আর কোথাও সেই অনুপাতে পাওয়া যায় না। কেন? কৌমি মাদ্রাসার মধ্যে এই তিনটা মাদ্রাসা শিক্ষার আদর্শ বৈশিষ্ট্য উদ্দেশ্য সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। কেন? নিশ্চয়ই তার পিছনে একটা বিশেষ কারণ আছে, সেই কারণটা হল কৌমি মাদ্রাসার উপমহাদেশের সমস্ত কৌমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা ছিলেন, সর্বপ্রথম কৌমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা ছিলেন অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তী বংশধর, এর প্রতিষ্ঠাতা সামলী যুদ্ধের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ। কাসিম নানুতুবি সম্পর্কে কয়েকটা ধারণা আমাদের সুস্পষ্ট রাখতে হবে। প্রথমে এক নম্বর, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর। দুই নম্বর, জালিম ইংরেজ সরকারের হাত থেকে ভারতকে স্বাধীন করার জন্য সমস্ত ভারতে মুসলমানেরা যে মুক্তিযুদ্ধ করেছিলেন, এর মধ্যে ভারতের সমাধি নামক অন্তরে যে মুসলমানের পক্ষ থেকে ইংরেজ সরকারের যুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সামরিক মুক্তিযোদ্ধাদের সেনাপতি ছিলেন কাসিম নানুতুবি রহমাতুল্লাহ। কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলী সম্পর্কে আরেকটা সুস্পষ্ট ধারণা রাখতে হবে, তৎকালীন ভারতে সবচেয়ে বড় আলেম ছিলেন শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ, ইনি ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খানদান, আর হযরত শাওলিউল্লাহর দায়িত্বে ছিলেন সবচেয়ে বড় ছেলে ছিলেন শাহবুলাদিন। শাহবুলাদিনের দুইজন উল্লেখযোগ্য প্রীতি ছাত্র ছিলেন, একজনের নাম ছিল মুল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম ছিল মৌলানা মন্নুকানী। মৌলানা মন্নুকানীর দুই প্রীতি ছাত্রের একজনের নাম মৌলানা সৈয়দ আহমদ, আরেকজনের নাম মৌলানা কাসিম নানুতুবি। মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি কলিকাতার বাসিন্দা ছিলেন, কলিকাতার মুসলমানদের মুসলমানেরা মোল্লা মাজেদুদ্দিনের সহযোগিতায় ইংরেজ সরকারের দ্বারা লর্ড ওয়ারেন হেস্টিংস এর দ্বারা 1781 খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। কলিকাতা এলাকার মুসলমানেরা মোল্লা মাজেদুদ্দিনের সহযোগিতায় লর্ড ওয়ারেন হেস্টিংস এর মাধ্যমে 1781 খ্রিস্টাব্দে উপমহাদেশের সমস্ত আলিয়া মাদ্রাসার প্রথম আলিয়া মাদ্রাসা কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। কেন এই মাদ্রাসা প্রতিষ্ঠার দরকার পড়ল? কারণ ইংরেজরা আমাদের এই ভারতের শাসন ক্ষমতা গোবর দখল করার আগে সমস্ত ভারত মুসলমানেরা শাসন করতেন। ওই সমস্ত মুসলিম শাসনকর্তাদের একজনের নাম ছিল বাদশাহ আলমগীর, বর্তমান পৃথিবীর বিখ্যাত ফতোয়া আলমগীরি। সেই বাদশাহ আলমগীরের অমর কীর্তি সুখ্রিস্ট আলেঙ্গনের সহযোগিতায় বাদশাহ আলমগীর এই ফতোয়ার কিতাব সংকলন করেছিলেন, এই জন্য কিতাবের নাম ফতোয়া আলমগীরি হয়েছে। সেই সময় সমস্ত ভারতে 12 লক্ষ মাদ্রাসা ছিল। ইংরেজরা আমাদের ভারতের শাসন ক্ষমতা যখন দখল করার আগে যখন মুসলমানেরা সমস্ত ভারত শাসন করতেন, সেই সময় সমস্ত ভারতে কি পরিমাণ মাদ্রাসা ছিল? 12 লক্ষ। এই মাদ্রাসাগুলি পরিচালনার জন্য না সরকারি সাহায্যের দরকার হইত, না পাবলিকের সাহায্যের দরকার হইত। এই জন্য এই মাদ্রাসাগুলির নাম সরকারি মাদ্রাসাও ছিল না, কৌমি মাদ্রাসাও ছিল না। প্রত্যেকটা মাদ্রাসার মানে অপ্রকৃত সম্পত্তি ছিল, সম্পত্তির আয়ের দ্বারা সারা বছর মাদ্রাসার ব্যয়ভার বহন করা হইত। সুতরাং তখনকার 12 লক্ষ মাদ্রাসা বর্তমানে সরকারি মাদ্রাসার মতো ছিল না, বর্তমানে কৌমি মাদ্রাসার মতো ছিল না। আপনারা যদি পরিচয়ের জন্য নতুন ভাবে নাম দিতে চান, তাহলে সেগুলিকে স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা বলতে পারে। সরকার 1631 ব্যবসায়ের বাহানায় আমাদের উপমহাদেশে প্রবেশ করে। পরবর্তী 100 বছরের ভিতরে আমাদের দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে আমাদের দেশের শাসন ক্ষমতা পরবর্তী 100 বছরের ভিতরে ছিনাইয়া নিয়ে যায়। শাসন ক্ষমতাকে ছিনাইয়া নিয়েই যে সমস্ত অনিষ্ট এই দেশের করেছে, এর মধ্যে উল্লেখযোগ্য একটা ক্ষতি করেছে, 12 লক্ষ মাদ্রাসার মানে যত অপ্য সম্পত্তি ছিল সবগুলি বাদে আট ফিরে নিয়ে যায়। মাদ্রাসার অপ্য সম্পত্তি সরকারে নিয়ে যাওয়ার কারণে অটোমেটিকলি সবগুলি মাদ্রাসা বন্ধ হয়ে যায়। সুতরাং খ্রিস্টীয় 17 শতাব্দীতেই সবগুলি স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা বন্ধ হইয়া যায়। গেল প্রথম প্রকার মাদ্রাসার ইতিহাস। তখন কলিকাতা এলাকার মুসলমানেরা মুসলমানদের সহযোগিতায় ইংরেজ সরকারের কাছে আবেদন করলেন, তোমরা আমাদের মাদ্রাসাগুলির সম্পত্তি নিয়ে যাওয়ার কারণে যেহেতু দেশের 12 লক্ষ মাদ্রাসা বন্ধ হইয়া গেছে, কাজেই সরকার তোমরা নিজের খরচে অন্তত কলিকাতা মুসলিম অধ্যুষিত এলাকা হওয়ার কারণে এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দাও, যে মাদ্রাসায় কলিকাতার মুসলমানের ছেলেপেলেরা নিজেদের ধর্ম শিক্ষা করতে পারে। এদের আবেদন মঞ্জুর করে ইংরেজ সরকার প্রধান লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয়। কিন্তু দেশের উপর এবং মুসলমানের উপর এবং ইসলাম ধর্মের উপর উপর্যুপুরি অত্যাচার জুলুম নির্যাতন চালিয়ে যাওয়ার কারণে ওই শাহ অলিউল্লাহর প্রথম ছেলে শাহ আব্দুল আজিজ ফতোয়া দিলেন, ইংরেজ সরকার আমাদের দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, দেশের দুশ্মন, দেশের দুশ্মন, এদেরকে বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করিয়া এদেরকে উৎখাত করে দেশটাকে স্বাধীন করা সমস্ত মুসলমানের উপর ফরজ। শাহাবুল্লাহদের ফতোয়ার ভিত্তিতে ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ আরম্ভ হইল। মুক্তিযুদ্ধের ফলে ভারত স্বাধীন হইল, পাকিস্তান স্বাধীন হইল, পাকিস্তান স্বাধীন হওয়ার ফলে বাংলাদেশ স্বাধীন হইল। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা পাকিস্তানের স্বাধীনতার উপর নির্ভর করে, পাকিস্তানের স্বাধীনতা ভারতের স্বাধীনতার উপর নির্ভর করে, ভারতের স্বাধীনতা মুক্তিযুদ্ধের উপর নির্ভর করে, আর ভারতীয় স্বাধীনতা যুদ্ধ শাহাবুল্লাহদের ফতোয়ার উপর নির্ভর করে। সুতরাং আমাদের সমস্ত স্বাধীনতার ফাউন্ডেশন ফতোয়া। এই ইতিহাসটা না জানার কারণে আমাদের সমাজের কিছু ইতিহাস বিকৃতিকারীরা বলে ফতোয়া দ্বারা স্বাধীনতা বিভক্ত শক্তি। ইতিহাসটা বুঝে থাকলে বলুন, ফতোয়া স্বাধীনতা বিভক্ত শক্তি না ফতোয়াই স্বাধীনতার ফাউন্ডেশন? শাহাবুল্লাহ দেশকে স্বাধীন করার জন্য জালিম ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। ফতোয়া না দিলে স্বাধীনতা যুদ্ধ হইত না, স্বাধীনতা যুদ্ধ না হইলে ভারত স্বাধীন হইত না, ভারত স্বাধীন না হইলে পাকিস্তান স্বাধীন হইত না, পাকিস্তান স্বাধীন না হইলে বাংলাদেশ স্বাধীন হইত না, বাংলাদেশের স্বাধীনতা পাকিস্তানের স্বাধীনতার উপর নির্ভর করে, সব মুরব্বির স্বাধীনতা যুদ্ধ সব তুরাদিদের ফতোয়ার উপর নির্ভর করে। এবার বলেন ফতোয়া ওয়ালা না স্বাধীনতার বিপক্ষ শক্তি? না, ফতোয়াই আমাদের স্বাধীনতার ফাউন্ডেশন। সুতরাং যারা ফতোয়া বিরোধী তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি। এরা দুনিয়াতে বিভল না সফল, আখরাতে বিভল না সফল, জেনারেল ওহাবি কও, ঠিক আছে, হামতু ওহাবি ইহাবি, তুম তো ইহাবি নিহি ওহাবি, বুঝতে পারেন নাই? উইলিয়াম উইনসন হান্টার, বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক, তার বিখ্যাত ইতিহাস গ্রন্থের নাম দি ইন্ডিয়ান মুসলমান, সবকে বলা হয় WW হান্টার। এই WW হান্টারের লেখা দি ইন্ডিয়ান মুসলমান গ্রন্থের ইংলিশে লেখা ছিল, উর্দু ভাষায় অনুবাদ হয়েছে, বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। সেই বইয়ে WW হান্টার লেখে আমরা যখন দেখলাম ভারতবাসী মুসলমানদের ঐক্যবদ্ধ জাহাজের কারণে ঐক্যবদ্ধ স্বাধীনতা যুদ্ধের মোকাবেলায় এই দেশে আমাদের গতি টিকায় রাখা কঠিন, তখন আমরা বিপুল পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা দিয়া এই দেশ থেকে কিছু দালাল খরিদ করে নিলাম মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আমাদের পক্ষে কাজ করার জন্য। এই সমস্ত দালালদের এক নম্বর হইল যারা ভারতীয় স্বাধীনতা যোদ্ধাদেরকে ওহাবি বলে। এদের মধ্যে ভারতের জেলার আহমদ রেজা খান প্রধান নেতৃত্বের ভূমিকা পালন করেন, সাফরুল আজিজ ফতোয়া দিলেন ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করার পর আহমদ রেজা খান এলামুল আলাম বিয়ান্না হিন্দুস্তান দারুল ইসলাম নামে বই লেখে ফতোয়া দিল ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। দালালির দলিল সেই আহমদ রেজা খানকে আজও পর্যন্ত যারা ইমাম মানে সেই ইমামের ওজিফা আজও পর্যন্ত লোকে ওজিফা কি ওয়াহাবি, ইংরেজের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিলেন তারা ওয়াহাবি ইহাবি, তোমরা যারা দালালি করছ তুমি জাহাবি নিহি ওয়াহাবি নিহি। গেল একটা পলিসি, এই যুদ্ধকে বাঞ্চার করার একটা পলিসি। আরেকটা পলিসি হইল গুপ্তচর ঢুকাইয়ে দিল স্বাধীনতা মুক্তিবাহিনীর ভিতরে, মুক্তিবাহিনীর ভিতরে গুপ্তচর ঢুকাইয়ে দিল। এই সমস্ত গুপ্তচরের মধ্যে একটা গুপ্তচরের নাম নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি উদযাপন, পূর্বংশে জন্মগ্রহণ করেছিল মুসলমান, কাবালি করেছিল কার পক্ষে, ইংরেজের পক্ষে। সুতরাং নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি উদযাপন ওই WW হান্টার যে রেখেছে বিপুল পরিমাণ টাকা পয়সা দিয়া এদের বাসীদের মধ্যে কিছু মানুষকে আমরা কিনে নিলাম আমাদের পক্ষে দালালি করার জন্য, এই দ্বিতীয় দালালি দ্বিতীয় পদ্ধতি হইল ইংরেজের পক্ষে যুদ্ধের ময়দানে কাজ করা। এর অগ্রণী ভূমিকা পালন করেছে নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি উদযাপন। আরেক ব্যক্তি ছিল এদের মধ্যে 1831 সনে পাঞ্জাবের বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খানদান সাওয়ালিউল্লাহর নাতি আপন ছেলের ঘরের নাতি শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোট যুদ্ধের পরিচালক ছিলেন। এই তাদের সেনাবাহিনীর মধ্যে খাদিখা নামে ইংরেজের এক দালাল নামদারি মুসলমানকে ঢুকাইয়া দিল। সেই খাদিখা তাদের সেনাবাহিনীতে ঢুকিয়া ইংরেজ সরকারের কাছে তাদের জেহাদের গুপ্ত রহস্য প্রকাশ করে দিল, যে কারণে ইংরেজের পক্ষপাতী শিখ সেনাবাহিনী সিলেক্টে তাহাজ্জুদের সময় অতর্কিতভাবে হামলা করিয়া ছেলে তখন বেরলবি এবং ইসমাইল দেখালবি তারা দুজনকে শহীদ করে দিল। দ্বিতীয় পদ্ধতি হল 1865 সনে 1833 সনে তারা একটা সিদ্ধান্ত নিল যে মুসলমানগণ আমাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু করেছে আলেমদের ফতোয়ার কারণে, আর আলেমরা আলেম হয় কোরআন শিক্ষার কারণে, সুতরাং কোরআন বংশ করতে হবে, আলেম বংশ করতে হবে। কোরআন বংশ করার পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা লক্ষ লক্ষ কোরআন শরীফের এডিশন আগুন দিয়া জ্বালাইয়া দিল। আর 1833 থেকে 1866 পর্যন্ত 3 বছরের ভিতরে 14,000 উলামা ইকরামকে ফাঁসিকাষ্ঠে জ্বালাইয়া দিল। একটা দেশের 14,000 আলেমের ফাঁসি হইয়া গেলে বলুন এর পরে আর দেশে থাকি? তখন মৌলানা মন্নুকালীর দ্বিতীয় প্রীতি ছাত্র আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কয়েকজন অনুসঙ্গী নিয়া কল্পনা কল্পনা করতে লাগলেন, এই দেশে যদি নতুন ভাবে আলিম উৎপাদন না হয়, এই দেশে যদি আবার নতুন ভাবে ইংরেজ সরকারের সভাপুক্ত মাদ্রাসা প্রতিষ্ঠা না হয়, ভবিষ্যতে এই দেশে ইসলামও থাকবে না মুসলমানও থাকবে না। তাই আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ওনার তিনটা পরিচয় দিয়েছিলাম আগে। এক নম্বর আবু সুলতান, দুই নম্বর সামরিক যুদ্ধের সেনাপতি, তিন নম্বর শাহ আব্দুল্লাহের ছাত্র মৌলানা মন্দকারী, মৌলানা মন্দকারীর চিকিৎসক কাসিম নানুদ্দিন রহমতুল্লাহ আলহী। কয়েকজন অনুসঙ্গী নিয়ে চিন্তাবন্ন করতে লাগলেন, সরকারের প্রভাবমুক্ত নতুন ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। তাদের মধ্যে তার অনুসঙ্গীদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন। মৌলানা রফিউদ্দিন রাত্রে স্বপ্নে দেখেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা তা ভারতের উৎপর্ক দেখেন, দেওবন নামক কোন নিচে হাতের লাঠি দ্বারা রেখা টানলেন, রেখা টেনে বলে দিলেন, আমার হাতের অঙ্কিত রেখায় রেখায় তোমাদের পরিকল্পিত মাদ্রাসা ঘর নির্মাণ করবা। ঘুম ভাঙার পরে বাস্তবেও মাটিতে সেই দাগ পাওয়া গেল, সেই দাগে দাগে উপমহাদেশের সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন প্রতিষ্ঠা করা হয়েছিল। তাহলে সমস্ত কৌমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের বাহ্যিক প্রতিষ্ঠাতা হিসাবে যদিও আমরা কাসিম নানুতুবিকে দেখতে পাই, মেইন ফাউন্ডার হিসাবে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে পাই। তার কথা বলে রাখতে পারেন উপমহাদেশের সমস্ত কৌমি মাদ্রাসার প্রথম এবং প্রধান মাদ্রাসার জাহিরি প্রতিষ্ঠাতাকে, ওয়াসিনী প্রতিষ্ঠাতাকে। সুতরাং মোহাম্মদ রাসূলুল্লাহর হাতের লাঠির দাগে দাগে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসায় ইসলামী শিক্ষার আদর্শ, ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য, ইসলামী শিক্ষার উদ্দেশ্য তখনও বিদ্যমান ছিল, এখনো বিদ্যমান আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বিদ্যমান। এখানে কেউ কেউ প্রশ্ন করে যে কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির পরিকল্পিত মাদ্রাসার গোড়ের ফাউন্ডেশনের রেখা টানার জন্য যদি মোহাম্মদ রাসূলুল্লাহ দেওবন্দে আসতে পারেন, তাহলে আমাদের মিলাদ বা ফিরে আসতে পারবেন না কেন? আমি জিজ্ঞেস করি, মদিনার নবী দেওবন্দের মাটিতে কাজ দেওয়ার জন্য যদি নিজে আসতে হয় তাহলে নবীর হুজুর কি হয়? মদিনায় থেকেই যদি স্বপ্ন যুগে তার পৌঁছাইতে পারেন তাইলে বুজুর্গি হয়। সুতরাং নবীর বুজুর্গি মানলে এসেছিলেন বলা যাবে না, এসেছিলেন বললে বুজুর্গি মানা হবে না। কোন কথা এই ব্যাপার ঠিক কথা বলে আসছে, বলে দেখতে বলুন নবীর বুজুর্গি ঠিক আছে কি নাই? বুজুর্গি ঠিক থেকে যেখানে থাকছিলেন সেখানে আসতে হবে না? মদিনায় থেকেই স্বপ্ন যুগে তার পৌঁছাইতে পারে? আমি তোমরা যারা বিশ্বাস করো নবী আসেন, তোমরা প্রথম কথা নবীর বুজুর্গি বিশ্বাস করো নাই। দুই নম্বর, মেরাজের রাত্রে আমাদের নবী বাইতুল মুকদ্দসে গেছিলেন, যাওয়ার পথে অন্যান্য নবীরাও ছিলেন সেখানে, আল্লাহর হুকুমে দুই রাকাত নামাজ জামাতের সাথে পড়েছিলেন, কোন কোন নবী ইমামতি করেছিলেন? শুধুমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ। তাই পরিষ্কার হয়ে গেল মোহাম্মদ রাসূলুল্লাহ যেখানে উপস্থিত আছেন সেখানে আর কোন নবীরই ইমামতি করার অধিকার থাকে না। সুতরাং জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যদি নবীর হাজির বিশ্বাস করো, কোন পোপের ব্যাপার এই মসজিদের অতীব হওয়ার যোগ্যতা রাখে না। فلا مضل له ومن يضلله فلا هادي له